যদি যাও তুমি দুঃখ করিবি নাহি, আজীব যদি যাও তুমি দুঃখ করিবি নাহি, যদি কেবে ফেরি আসিবি তোমাকে চাহি, সাথিরে সাথিরে সাথিরে সাথিরে মুথিলি থিবি তুমরি পাই, মুথিলি থিবি তুমরি পাই, জীব যদি যাও তুমি দুঃখ করিবি নাহি, যদি কেবে ফেরি আসিবি তোমাকে চাহি। ছদিন কথা যদি কেবে মনে পড়ি যাব, মু জানে মো আখিরু লুহ ধারে বহি যাব, ও পছদিন কথা যদি কেবে মনে পড়ি যাব, মু জানে মো আখিরু লুহ ধারে বহি যাব, সাথিরে সাথিরে সাথিরে সাথিরে মুথিলি থিবি তুমরি পাই, মুথিলি থিবি তুমরি পাই, জীব যদি যাও তুমি দুঃখ করিবি নাহি, যদি কেবে ফেরি আসিবি তোমাকে চাহি। কিয়ে যদি অজড়ারে ভাঙি দিয়ে তুম মন, মধুয়ার খোলা আছি তুম পাই সবুদিন, ও কিয়ে যদি অজড়ারে ভাঙি দিয়ে তুম মন, মধুয়ার খোলা আছি তুম পাই সবুদিন, সাথিরে সাথিরে সাথিরে সাথিরে মুথিলি থিবি তুমরি পাই, মুথিলি থিবি তুমরি পাই, জীব যদি যাও তুমি দুঃখ করিবি নাহি, যদি কেবে ফেরি আসিবি তোমাকে চাহি, সাথিরে সাথিরে সাথিরে সাথিরে মুথিলি থিবি তুমরি পাই, মুথিলি থিবি তুমরি পাই।